الله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আজকে কোরআনে করিমের মধ্যে সর্বাধিক মর্যাদাশীল আয়াত আয়াতুল কুরসিকে সামনে রেখে আমরা আলোচনা করব। যেহেতু কিছুদিন যাবৎ আকীদা সম্পর্কেই আমরা আলোচনা করে আসছি, তাই আয়াতুল কুরসিকেই নির্ভর করে ইসলামী আকীদার অনেক বিধান, তাই সেদিকে খেয়াল রেখে আয়াতুল কুরসিকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুসনাদে ইমাম আহমদে মুসলিম শরীফে এসেছে উবাই ইবনে কাব থেকে রেওয়ায়েত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেছেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, আল্লাহর কিতাবে সর্বাধিক মর্যাদাশীল আয়াত কোনটি। তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল জানেন, যেহেতু তিনি জানেন না। এই প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার করলেন, পরবর্তীতে তার মনে উদ্ভাসিত হয়ে উঠল আয়াতুল কুরসি, তাই তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতুল কুরসি, যে একটি পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তাকে বলছেন, লিয়াহনিকাল ইলম আবুল মুনদির, আবুল মুনদির তার উপনাম উবাই ইবনে কাবের, বলছেন আবুল মুনদির ইলম তোমার জন্য আনন্দিত হোক, আনন্দদায়ক হোক, শুভনীয় হোক, তাকে মুবারকবাদ দিলেন আর তার জন্য দোয়া করলেন। বুঝাচ্ছেন কোরআনে করিমের মধ্যে সর্বাধিক মর্যাদাশীল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। পরে এতটুকু মুসলিম শরীফ আছে হাদিস, পরের অংশ মুসলিম শরীফে নেই, মুসনাদ ইমাম আহমদ এসছে। আপনারা পূর্বে শুনেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই অংশকে ও হাদিস সহিহ সাব্যস্ত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, এই আয়াতুল কুরসির একটি জিব্বা আছে আর দুটি ঠুঁট আছে, এই আয়াতুল কুরসি মালিকুল মুলুক রাজাধিরাজ রব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করছে আরশের কুঠির কাছে, সুবহানাল্লাহ। তাই এই আয়াতুল কুরসি আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে, আর যদি মানুষ আল্লাহর পবিত্রতা বর্ণনা না করে, আল্লাহর গুণগান বর্ণনা না করে, তাহলে রব্বুল আলমিনের ধনভাণ্ডার থেকে তার ইজ্জত থেকে বিন্দুমাত্র কমবে না, কারণ রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, বলেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাকফুরুন তাসবিহুন, কোন জিনিস নেই, কোন বস্তু নেই, যে বস্তু রব্বুল আলামিনের গুণগান প্রশংসা তাসবিহ বর্ণনা করছে না, কিন্তু তোমরা তা বুঝতে পারছ না, সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণী, প্রতিটি জিনিস রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে, বলছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সালাতু কুল্লি শাই, প্রতি বস্তুর সালাত হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা এই হাদিসটা জানতে পারলাম, সবচেয়ে মর্যাদাশীল, বেশি মর্যাদাশীল আয়াত হচ্ছে কোরআনে কারীমে আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসি হল সূরা বাকারা 255 নম্বর আয়াত। যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করবেন, এর দ্বারা আপনারা উপকৃত হবেন। সামনে আরো কিছু হাদিস আপনাদের সামনে পেশ করা হচ্ছে। আবু উমামা বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دور كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت، رواه النسائي وصححه ابن حبان. أبو أمامة برنا كرم قال رسول صلى الله عليه وسلم بلتن যে ব্যক্তি প্রতি ফরজ সালাত পড়ার সালাত আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতের পথে তাকে কোন জিনিস বাধা দিতে পারবে না মৌত ছাড়া। তার মানে তাকে কোন জিনিস আর বাধা রাখছে না, এ করতে তা হতে পারে মারা যাওয়ার পর সে জান্নাতে চলে যাবে, কিন্তু আমরা দেখছি জান্নাত হচ্ছে না, জান্নাত তো করে যাবে কেয়ামতের দিন। যদি আর অর্থ এরকম হয় উপস্থিত সময়ে সে পৃথিবীতে আছে, মারা যাওয়ার পরেই জান্নাত, তার মানে জান্নাতের সাথে তার কানেকশন হয়ে যাবে যখন সে মারা যাবে, যদি এ ব্যাখ্যা করা হয়। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, কিয়ামতের দিন সে যখন উঠবে অবশ্য অবশ্যই সে জান্নাতে যাবে, দুবারা যেহেতু মৃত্যু নেই তাই সে অবশ্যই জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে যারা প্রতি ফরজ সালাত পড়ার পর আয়াতুল কুরসি পড়েন তাদেরকে এই সুসংবাদ গ্রহণ করা উচিত। আর আমরা যারা জানি না আয়াতুল কুরসি শিখি, অনেক সাথী আছে কোরআন পড়তে জানে না, আলহামদুলিল্লাহ জানে না, তাহলে আয়াতুল কুরসি পড়বে কিরকম? কিন্তু আপনারা আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আপনারা একটু উৎসাহী উদ্যোগী হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআনে কারীম পড়ার তৌফিক দেবেন, আয়াতুল কুরসি শেখার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। এমনি ভাবে এই হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে এই ফজিলত তারাই পাবে যারা ফরজ সালাত আদায় করবে, ফরজ সালাত আদায় করবে আর এই আয়াতটি পাঠ করবে। আপনি ফরজ সালাতই পড়ছেন না তাহলে আয়াতটি কিরকম করবেন? তাই যারা সালাত থেকে দূরে তাদেরকে ভয় করে আল্লাহর দিকে রুজু করা উচিত, কারণ যে ব্যক্তি সালাত পড়বে না সে কাল কিয়ামতের দিন আল্লাহ রহমত পাবে বলে কোন গ্রান্টি নেই, বরং আল্লাহ রহমত থেকে দূরে থাকারই বেশি সম্ভাবনা। তাই কাল কিয়ামতের দিন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন আপনারা জাহান্নামে কেন আসছেন, তখন জাহান্নামীদের প্রধান বা প্রথম উত্তর হবে, তারা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিন সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না বলেই আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সবাই বলি না, তাই আমরা সালাত ঠিক করি, সালাত আদায় করি পাঁচ ওয়াক্ত জামাতের সাথে, লম্বা লম্বা বক্তব্য দিলে হয় না যদি আমলের ইসলাহ না হয়। এই সুর এই আয়াত বা এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আয়াতটি কোনো রাত্রে পাঠ করে তাহলে সকাল পর্যন্ত তার সাথে একজন সংরক্ষণকারী ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকেন, যে তার হেফাজত করেন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। একটি রওয়ায়াত ডিটেইল বা বিস্তারিত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসের যাকাতের হেফাজতের জন্য নির্ধারিত করলেন, তাই তিনি হচ্ছেন পাহারাদার, প্রহরী, দেখাশোনা করছেন যেসব সামান আসে ওগুলো। দেখলেন হঠাৎ করে রাত্রে একটা লোক এসে রসদপত্র বা খাবার খাবার নিয়ে যাচ্ছে, তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। ওই লোকটি বলল, আপনি আমাকে ছেড়ে দিন, আমি হচ্ছি অভাবী, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার অনেক প্রয়োজন আছে, আমি হচ্ছি দরিদ্র গরিব, যার ফলে আমি এখানে এসেছি কিছু সামান নিয়ে যাওয়ার জন্য, অতএব আপনি আমার প্রতি রহম করুন, আমাকে ছেড়ে দিন। সে যখন এরকম কাকুতি মিনতি করল, আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকাল যখন হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা আসীরুকাল বারিহা, আবু হুরায়রা, গত রাতে তোমার যে কয়েদি ছিল সে কি করল? আমি বললাম, ইয়া আল্লাহ রাসূল, ও আমার কাছে কাকুতি মিনতি পেশ করল, কাকুতি মিনতি করল, বিভিন্ন আরজি পেশ করল, যার ফলে আমি তার উপর রহম করে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, ও কিন্তু মিথ্যা বলেছে, আবার সে ফিরে আসবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তা বললেন, আমার বিশ্বাস হয়ে গেল সে আবার আসছে, তে আমি ভালো করে পথ পেতে বসে থাকলাম, সে আবার সে আমার সংরক্ষিত খাবার সে নিয়ে যাচ্ছিল, আমি তাকে আবার পকড়াও করলাম, আবার পকড়াও করে বললাম, তোমাকে এবার ছাড়ব না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে আবার ওইরকম আগের মতো কাকুতি মিনতি করল, বিভিন্ন আর্জি পেশ করল, আমি তার প্রতি দয়া প্রকাশ হয়ে তাকে আবার ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, হাদা আবু হুরায়রা, ভালুকের মনে রহম থেকে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকালে আমার সাক্ষাৎ হলে আমি তাকে না, তিনি আমাকে আবার বললেন, হে আবু হুরায়রা, তোমার কয়েদি কি করল? আমি তাকে উত্তর দিলাম এরকম এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সে মিথ্যা বলেছে, আমার আসবে। তাই তৃতীয়বার আমি আবার পথ পেতে বসে থাকলাম, সে আবার চলে এলো, আমি তাকে এবারে পকড়াও করলাম, বললাম এবারে ছাড়ব না, এবারে তোমাকে আমি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। এই হচ্ছে তৃতীয়বার, এক দুই তিন, এবারে আর তোমাকে ছাড়া যায় না। সে কিন্তু এবারে অন্য কোন পথ না পেয়ে আবু হুরায়রাকে একটা জ্ঞান শিক্ষা দিয়েছিল, যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জ্ঞান পিপাসু ছিলেন, তাই তাকে বলছে, হে আবু হুরায়রা, দানি উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাকা আল্লাহু বিহা, আবু হুরায়রা, আমি তোমাকে কয়েকটি জ্ঞান শিক্ষা দেব, এর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে উপকৃত করবেন, আর এর বদলে তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, তাহলে বলো তো কি? ওই লোকটি বলল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি শোয়ার বিছানায় আসবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম থেকে শেষ পর্যন্ত। আর সে বলল, ফাইন্নাকা লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াক্রাবুকা শাইতানুন হাত্তা তুসবিহ, যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ফিরে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সংরক্ষণকারী ফেরেশতা থাকবেন, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল না হওয়া পর্যন্ত। এবারে আমি তার থেকে এই জ্ঞান লাভ করলাম আর তাকে ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। আজ আমরা বিভিন্ন বাহানা করে যারা দরজগাহে আসেন পরবর্ত দরজগাহ ছেড়ে দেয়, কারণ শয়তান তাদেরকে বাধা দেয়। ইলম অর্জন করলে শয়তানের খুব ক্ষতি হয়, লস হয়, যার ফলে সে আপনাকে আগেভাগেই বাধা দিবে, বিভিন্ন প্রয়োজন আপনার সামনে পেশ করবে, যার ফলে আপনি ক্লাস বাদ দিয়ে দেবেন। তো নিয়ত করুন খালিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলম অর্জন করেছেন বিধায় ওকে ছেড়ে দিয়েছেন, খালাস, যেহেতু তুমি আমাকে একটা জ্ঞান দিয়েছ তাই চলে যাও। এবারে আবার দেখা হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা ফাআলা আসীরুকাল বারিহা, গত রাতে তোমার কয়েদি আবার কি করেছে? আমি বললাম, হে আল্লাহ রসুল, অর্থাৎ আবু হুরায়রা বলছেন, জাআমা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনি আল্লাহ বিহা, সে বলল আমাকে কয়েকটি কথা শিক্ষা দিবে, এই কথাগুলির মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন, যার পরে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওই কালিমাগুলি কি বা কথাগুলি কি? সে আমাকে বলল, তখন তিনি বললেন, সে আমাকে বলেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি মিন আউয়ালিহা হাত্তা তাখতিমাল আয়া, তুমি যখন বিছানায় শোয়ার জন্য যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এরকম যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাথে নিযুক্ত থাকবেন, যিনি তোমার হেফাজত করবেন, আর শয়তান সকাল পর্যন্ত তোমার কাছেও আসতে পারবে না। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুব, শুনো, এই ব্যক্তি তোমার সাথে সত্য কথা বলেছে অথচ সে হচ্ছে মহা মিথ্যাবাদী, তার মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে আর কেউ হতে পারে না, বরং সমস্ত মিথ্যাবাদীদের নেতা হচ্ছে সে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাআলামু মান তুখাতিব মিন সালাতি লাইলিন ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি জানো তিন রাত পর্যন্ত তুমি যার সাথে কথা বলছিলে সে কে? আবু হুরায়রা বললেন, আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শয়তান, ও হচ্ছে কে? শয়তান। তাহলে সমস্ত মিথ্যাবাদীদের নেতা সে, এর মধ্যে সন্দেহ আছে? সমস্ত দুষ্ট লোকদের নেতা শয়তান, গায়রুল্লাহর পূজারি, কবর পূজারি, ভণ্ড পূজারি, পীর পূজারি, বাতি পূজারি, নেতা পূজারি, নেত্রী পূজারি, আগুন পূজারি, আকাশ পূজারি, জমি পূজারি, গ্রহ নক্ষত্র পূজারি, সূর্য পূজারি, চন্দ্র পূজারি, কবর পূজারি, কবরের গিরা পূজারি, মাছ পূজারি, কবুতর পূজারি, কুমির পূজারি, হরিণ পূজারি, নাগ পূজারি, যত পূজারি রয়েছে আল্লাহ ছাড়া যেসব লোকজন অন্য কিছুর পূজা করে ওদের সবার নেতা হচ্ছে শয়তান, ইবলিস। আপনারা কি করেন, এর মধ্যে সন্দেহ আছে? ওই ইবলিস সে নিজে বলেছে, যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আমি তোমার কাছে আসতে পারি না, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি শেখার দরকার না? এবারে কথা হল, এই আয়াতুল কুরসির মধ্যে এত অ্যাকশন, এত কার্যকারিতা কেন? যখন আমরা তার তাফসীর শুনব, তর্জমা শুনব, তখন আমাদের কাছে তা উদ্ভাসিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবারে সংক্ষিপ্ত তাফসীর। প্রথমে আমরা শুনেছি আয়াতুল কুরসি কি, বলেছি সূরা বাকারা 200 কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। আজকে থেকে যারা জানেন না আজকে থেকে শেখার চেষ্টা করুন, শিখবেন ইনশাআল্লাহ। এতটুকু ফজিলত জানলেন, কিন্তু কিছু উৎসাহ লাগেনি আপনাদের? যারা কোরআন জানেন না কোরআন শিখবেন, যারা কোরআন পড়তে জানেন মুখস্থ করবেন এই আয়াতটি বিশেষ করে। আরো আল্লাহর কালাম যদি কেউ সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে পারে তো আলহামদুলিল্লাহ। কিন্তু এর পূর্বে বলি, যা পড়েন শুদ্ধ পড়ার চেষ্টা করবেন, অশুদ্ধ পড়বেন না। এই সেন্টারে আসুন, বিভিন্ন তরসগায় আমাদের এই অনেরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দরসগুলিতে আপনারা অংশগ্রহণ করে কোরআন শেখার চেষ্টা করবেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এবারে আমরা আসি আয়াতুল কুরসির দিকে। এই আয়াতে দশটি বাক্য রয়েছে, দশটি বাক্য। প্রথম বাক্য হল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এর অর্থ আল্লাহ এমন যিনি ব্যতীত সত্যিকারের কোন ইলাহ নেই, আল্লাহ তিনি ছাড়া সত্য কোন ইলাহ নেই। মাবুদ হওয়ার ক্ষেত্রে তিনি একমাত্র একক, তার সাথে কোন শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, যার দ্বিতীয় নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ, তার কোন শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, একক, তার কোন শরীক নেই। আমরা যখন শাহাদাত কালিমা শাহাদাত পাঠ করি বলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বাজারে যখন যাই, বাজারে দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير سبحان الله আরাফার দিনে বিশেষ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া আরাফার দোয়া, আর আরাফার দিনে সর্বোত্তম দোয়া ওই দোয়া যে দোয়া আমি করেছি আর আমার পূর্বেকার সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম সালাম করেছেন, আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ ব্যতীত সত্যিকারের কোন ইলাহ নেই, তিনি একক, তার কোন শরীক নেই। রাজত্ব সত্তাই লাহুল মুলক, সার্বভৌমত্ব কার? আল্লাহ। আপনি বলবেন না জনগণের, এই আকীদা সৃষ্টি করতে হবে। রাজত্ব কার? আল্লাহ। সার্বভৌমত্ব কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আমি যা কামাই করি তা কার? আল্লাহ। আমার সন্তান কার? আল্লাহ। আমার স্ত্রী কার? আল্লাহ। আমার মা বাপ কার? আল্লাহ। সমস্ত সৃষ্টি, আরশ কুরসি, লৌহ, আকাশ জমিন, কাবা, বাইতুল ইজ্জা, বাইতুল মামুর, যত সৃষ্টি আছে সব সৃষ্টি কার? আল্লাহ। তাই আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নাই। পৃথিবীতে অনেক অসত্য মাবুদ রয়েছে, বাতিল মাবুদ রয়েছে। হিন্দুদের যদি 33 কোটি থেকে আরো অনেক দেবতা হয়, দেব দেবী হয়, মাবুদ হয়, তাহলে হিন্দুদের ছাড়া আর অনেক তথাকথিত পৃথিবীর অন্য সব মুসলমান ছাড়া অন্য সব ধর্মাবলম্বীদের কাছে রয়েছে। কিন্তু মুসলমানদের, সত্যিকারের মুসলমান যারা, তাদের হচ্ছে এক মাবুদ, আর তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। তাই আমাদের মাবুদ কয়জন? একজন। সত্যিকার বিশ্বাস করেন? জন তাহলে এবাদতের উপযোগী কে? আল্লাহ। দোয়া কার কাছে করবো? আল্লাহ। কিন্তু যারা বাবা শাহজাহানের কাছে দোয়া করে, ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানছে? মানছে না। যারা বাবা আব্দুল কাদের জিলানীর কাছে দোয়া করে, ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানছে? মানছে না। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া প্রার্থনা করে ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে? মানেনি। যারা আল্লাহ ছাড়া অন্য কোন পীর পূজা করে ওরা কি লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে? মানেনি। ইহুদি নাসারাদের মত কিছু সংখ্যক মুসলমান রয়েছে যারা মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাস্তবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানছে না। কিন্তু আমরা এরকম না, ইনশাআল্লাহ আমাদের একক মাবুদ আল্লাহ। আল্লাহ বলেন ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلُ ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ। শুনো, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে ওরা সব হচ্ছে বাতিল, সব মিথ্যে। আর সত্য মাবুদ একমাত্র আল্লাহ। ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ। আল-হক মানে কি? সত্য। তাই আল-হক মানে আল্লাহ। ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ। আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকছে, যাদের উপাসনা করে, যাদের পূজা করে, ওরা হচ্ছে বাতিল। অনেকে আছে রাতের পূজা করে, সূর্যের পূজা করে, দিনের পূজা করে। যখন সূর্য উঠে সূর্যের সামনে গিয়ে প্রার্থনা ভক্তি নিবেদন করে, যখন সূর্য অস্ত যায় তখনও ভক্তি নিবেদন করে। আপনারা দেখেছেন করেন কিনা? সূর্য ওঠার সময় ভক্তি নিবেদন, সূর্য যখন অস্ত যায় তখন ভক্তি নিবেদন। কেউ কেউ আছে যখন একটা হালকা একটু শক্তি দেখেন একটু সামনে, বলবে এটাই হচ্ছে আসল রব। বলি নাউযু বিল্লাহ, আমাদের রবকে আল্লাহ ছাড়া আর কোন রব আমাদের নেই, রব্বি আল্লাহ। তাই আপনাকে যখন কবরে জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোমার রবকে, তখন আপনি উত্তর দিবেন আমার রব আল্লাহ। তখন কি আমি বলব আমার রব আমার পীর, আমার রব আমার বাবা, আমার রব আমার দরবেশ, আমার রব আমার তমুক, আমার রব আমার তমুক? না, আমাদের রব একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বলছেন আল্লাহ পাক আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহা হতে পারে না। এই বললাম একটি ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কি সামনে রেখে আপনি আলোচনা যতই করবেন শেষ হবে না। কিন্তু এই আয়াত কুরসিকে সামনে রেখে, দশটি বাক্যকে সামনে রেখে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই উপকৃত হওয়ার চেষ্টা করবেন, ভিতরে নিয়ে যাবেন, আকীদা বিশ্বাস ঠিক করে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাবেন, আকীদা বিশ্বাস ঠিক করে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমি বলি সারা বিশ্বে আপনারা প্রচার করার চেষ্টা করবেন, হক যেখানেই যাবেন সেখানেই প্রচার করবেন। হক তৈরি হয়ে গে হক আদা না হুয়া, জান দি দি হুই উসি কি থি, জান দি দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় কে হক আদা না হুয়া, জান দিয়েছি, দাওয়াত প্রচার করেছি, হক প্রচার করেছি, এতে এতে যদি আমার জানও চলে যায় তবুও কোন অসুবিধা নাই, কারণ এই জানটা কার? এই জান তো আমার নয়, এই জান হচ্ছে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কিন্তু বলতে হবে হক আদায় করতে পারি। পৃথিবীর দিকে একটু তাকিয়ে তাকাই, যেদিকেই তাকাচ্ছেন আপনি দেখছেন অন্ধকার। শিরক আর বেদাতে মানুষেরা লিপ্ত। আপনি যদি মানুষকে শিরক থেকে বাঁচার জন্য আহ্বান করেন তখন তারা হয়তো বলে এটা তেমন একটা ব্যাপার নয়। কিছু লোক আছে না, তারা হয়তো মনে করে আসল জিনিস হচ্ছে আমরা যদি সিংহাসন পর্যন্ত পৌঁছে যেতে পারি ওইটাই হচ্ছে আসল, আর আমাদের কাছে আসল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর রাখা হয়েছে, এক হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। দ্বিতীয় নম্বর ভিত্তি ইকামাতুস সালাত, সালাত কায়েম করা। তৃতীয় নম্বর কিতাবুস যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ নম্বর সিয়াম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। পঞ্চম নম্বর বাইতুল্লাহ হজ আদায় করা। এগুলি কি হচ্ছে কন্ডিশন, এগুলি হচ্ছে ভিত্তি, এগুলি হচ্ছে আসল। কিন্তু কেউ যদি বলে এগুলি আসল নয়, এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, আর আসল হচ্ছে হুকুমত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সবাই বলি আসল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আসল না? আপনি 10,000 হুকুমত প্রতিষ্ঠা করুন, কিন্তু যদি আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, 10,000 হুকুমত প্রতিষ্ঠা করুন কিন্তু আপনি যদি শিরক করেন কোন ফায়দা হবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন। তোমার প্রতি ওয়াহী নাযিল করেছি, তোমার প্রতি ওয়াহী হয়েছে, তোমার পূর্ববর্তী যারা ছিলেন, যেসব নবী রাসূল এসেছেন, সবার কাছে এই ওয়াহী নাযিল করেছি যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহ নবীগণ কি শিরক করতে পারেন? কারণ তারা তো শিরক করবেন না। শিরক মুক্ত রেখে রব্বুল আলামিন তাদের উপর রিসালাত আর নবুয়তের দায়িত্ব দান করেছেন। এতচ্ছত্ত্বেও বলছেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি শিরক করে ফেলো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাই আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে ছিলেন সে পথে আমরা চলব। আমরা শিরক করব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির উপাসনা করব না, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির কাছে উদ্ধার প্রার্থনা করব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির নামে নজর নিয়াজ পেশ করব না। নজর নিয়াজ পেশ করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কুরবানি করব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين। আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য। তাহলে আমার সালাত কার জন্য? আল্লাহর জন্য। আপনার সালাত কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের নজর নিয়াজ কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মরণ কার জন্য? আল্লাহর জন্য। জীবন কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ। আর মারবে কে? আল্লাহ। অন্য কোন সৃষ্টি? না। তাহলে আবার মানুষ কিরকম করে অন্যের পূজা করে? নাউযুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা ইবাদত কিরকম করে? আমরা বলি আমরা পূর্বে যা করেছি এখন থেকে আর করব না, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত আমরা করবো ইনশাআল্লাহ। আকীদা বিশ্বাস ঠিক হয়ে গেলে তাহলে সামনে অগ্রসর। আল্লাহু লা ইলাহা, আপনারা বললেন পরে কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحي القيوم الحي الحي حيات থেকে পরিপূর্ণ জীবনের অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল হাই। তার মানে আল্লাহ সব সময় জীবিত আছেন, বর্তমানেও জীবিত আছেন, আগেও ছিলেন, পরেও থাকবেন। আল্লাহ অন্যত্র বলেছেন সূরাতুল হাদিদে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরু আর তিনি শেষ, তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য, তিনি সবকিছু জানেন। তিনি কি হলেন? আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সবকিছু জানে, সুবহানাল্লাহ। তাহলে আল হাই আমরা বুঝতে পারলাম চিরঞ্জীব, তিনি আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার কোন শুরু নাই শেষও নাই, তিনি শুরু আর তিনি শেষ, এ হচ্ছে তার ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর আল কাইয়ুম, তিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত রব। আল কাইয়ুম যিনি অন্যকে স্থায়িত্ব দানকারী, যদি আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে স্থায়িত্ব না দেয় তাহলে সে আসতে পারে না, কোন অস্তিত্ব অস্তিত্বে আসতে পারে না, অস্তিত্ব অনস্তিত্বে পৌঁছাতে পারে না। যদি আল্লাহ পাক তাকে অস্তিত্ব না দেন কিংবা অস্তিত্ব থেকে অনস্তিত্বে না পৌঁছান। আকীদা ঠিক আছে? তাহলে সবকিছুর ধারক বাহক কে? আল্লাহ। সমস্ত সৃষ্টিকে কে ধরে রেখেছেন? আল্লাহ। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা। শুনো, আল্লাহ সাত আকাশ সাত জমিনকে ধরে রেখেছেন, যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে সাত আকাশ সাত জমিনকে কে ধরে রাখবে? সুবহানাল্লাহ। আয়াতটি সূরা ফাতির 22 নম্বর পায়। আল্লাহ আল হাই আল কাইয়ুম, সংক্ষিপ্ততার অর্থ এরকম করে, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনারা আমি চিরস্থায়ী বলার পর উপস্থিত হয়ে আপনার তার ব্যাখ্যা শুনতে পারেন কি? তৃতীয় নম্বর বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না, তাকে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। আমরা ওই সমাজ করতে করলাম এটা। আমরা যদি বলি এরকম, যার তন্দ্রা আসে না নিদ্রা আসে না হবে, কিন্তু আল্লাহ এরকম বলেনি। আল্লাহ বলছেন লাতাখুযুহুসিনা, তাকে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। কেন তন্দ্রা ধরে না? এখানে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার ব্যাখ্যা করছেন, বলছেন লা তাগলিবুহু সিনাতুন ওয়া হিয়া নুআস, তার উপর বিজয়ী হয় না নিদ্রা। তাকে তাকে ক্যাচ করে না কি? নিদ্রা না তোমরা, ওয়ালা নওম আর না নিদ্রা। তাহলে আল্লাহ তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। আর তন্দ্রা হচ্ছে ঘুমের পূর্ব লক্ষণ, সরাসরি ঘুম না। আপনারা বুঝতে পারছেন বললেন? ঘুমের পূর্বাভাস বা পূর্ব লক্ষণ হচ্ছে কি? তন্দ্রা। আপনি একটু ঝিমাচ্ছেন, বুঝা গেল আপনার ঘুমেছি, এবার হ্যাঁ চলে যাও শুয়ে পড়ো। আর এই উভয়টাই হচ্ছে আপনার তন্দ্রা আসা অথবা নিদ্রা আসা লক্ষণ হচ্ছে দুর্বলতা। যদি আপনি না ঘুমান তাহলে আপনার আপনি অসুস্থ হয়ে পড়বেন, ঘুমের ত্রুটির কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ব্রেইন এফেক্ট করতে পারে, পক্কাঘাত হতে পারে, প্যারালাইসিস। আজকে পত্রিকায় দেখেছি। তাই রব্বুল আলামিন আমাদের আরামে এর জন্য তন্দ্রা দিয়েছেন, নিদ্রা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন সূরা নাবায়ে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, আমি তোমাদের নিদ্রাকে আরামদায়ক করেছি। নিদ্রাকে কি করেছি? একদিন না ঘুমালে দ্বিতীয় দিন শেষ 12টা বাজে। আপনি বলেন আমি খুবই শক্তিশালী, দুদিন তিন দিন না ঘুমাও দেখা যাবে কি হয়, কোথায় যায় তোমার শক্তি। যদি ঘুম না আসে পরবর্তীতে আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে, কি ফল্ট দেখা দিল আমার শরীরে, ব্রেনে না হার্টে? আপনি যান ডাক্তারের কাছে, ও আপনাকে বলে দিবে, যদি তা না হয় তাহলে অন্য অন্য কিছু অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল ঘুম হচ্ছে শান্তি মানুষের জন্য, তার দুর্বলতা দূর হবে হবে ঘুমালে। এবারে কথা, আল্লাহ সর্বশক্তিমান আমরা বলি, আল্লাহ শক্তিশালী, আল্লাহর মধ্যে বিন্দুমাত্র দুর্বলতা নেই। এবারে যদি আল্লাহ ঘুম যায় তাহলে বোঝা গেল তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাই আল্লাহ এর থেকে মুক্ত। তাই আমরা বলি কি? সুবহানাল্লাহ। তাই আল্লাহ ঘুম আসে না, তন্দ্রা আসে না, কথা বুঝেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসলিম শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চারটি কথা বললেন, ইন্নাল্লাহ লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহ ঘুমান না আর আল্লাহর জন্য ঘুমানোটা শোভনীয় নয়। দুই নম্বর, ইয়াকবিদুল কিসম ওয়া ইয়ারফাউহু, তিনি পাল্লা উঠান, মিজানের পাল্লা উঠান আর নামান সবিতার কাছে। ইউরফাউ ইলাইহি আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল, রাতের আমলের পূর্বে আল্লাহর কাছে দিনের আমলের দিনের আমল পৌঁছায়, দিনের আমল রাতের আমলের আগে পৌঁছায়। ওয়া আমালুল লাইল ক্বাবলা আমালিন নাহার, রাতের আমল দিনের আমলের আগে পৌঁছায়। তাহলে আমাদের সকলের আমল কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে। ভালো আমল যাবে উপরে, খারাপ আমল উপরে যায় না। তাই আমরা প্রত্যেক দিন চেষ্টা করব আমরা যেন পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, আসরের নামাজ জামাতের সাথে পড়ব, জোহরের নামাজ জামাতের সাথে পড়ব, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ব, ইশার নামাজ জামাতের সাথে পড়ব, আর আমাদের আমল যেন আল্লাহর দরবারে পৌঁছায় ইনশাআল্লাহ। আমাদের আমল কোথায়? এখানে থাকেন, আল্লাহর কাছে যায়। তাহলে আল্লাহর কাছে আপনি যে আমল দিবেন, ভালো আমল দিবেন না? এবারে আল্লাহর কথা শুনুন, হিজাবুহুন নূর আবিন্না, আল্লাহর পর্দা হচ্ছে নূরের কিংবা আগুন শব্দ। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর পর্দা হচ্ছে নূরের। তবে যদি আল্লাহর পর্দা যদি নূরের হয়, তার ব্যাখ্যা, লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, যদি আল্লাহ পাক তার নূরের পর্দা সরিয়ে নেন, তাহলে তার চোখের দৃষ্টিসীমা যতদূর যাবে তার সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টি জলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, যদি আল্লাহ পাক তার নূরের পর্দা তুলে নেন, তাহলে তার দৃষ্টির ভিতরে যত জিনিস আছে সব জলে ছাই হয়ে যাবে, কারণ আল্লাহর চেহারার নূরের তজল্লি পড়ে সবাই ছাই হয়ে যাবে। অতএব বোঝা গেল আল্লাহকে কেউ দেখতে পাবে পৃথিবীতে? মুসা আলাইহিস সালাম দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেননি। এর পূর্বে আলোচনা হয়েছে, সঠিক কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে গেলেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে পাননি সরাসরি সচক্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে সরাসরি সচক্ষে দেখতে পাননি, এটি হচ্ছে সঠিক কথা। কারণ এটা হচ্ছে একটা দলিল, হিজাবুহু নূর আবিন্নার, লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, তার হিজাব হচ্ছে নূর, হিজাব মানে পর্দা, যদি আল্লাহ পাক সেই পর্দা তুলে নেয়, তাহলে তার চেহারার তজল্লি আলো তার দৃষ্টির মধ্যে যত জিনিস আসবে সব জিনিসকে ছাই করে দেবে, জ্বালিয়ে ছাই করে দেবে। তাহলে আল্লাহর দৃষ্টির বাহির কোন জিনিস আছে? সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহকে কেউ দেখতে পাননি। এবারে যদি কোন নবী দেখতে পাননি, তাহলে কোন বান্দা কি, কোন তথাকথিত কোন ভণ্ডপীর কি আল্লাহকে সচক্ষে দেখতে পাবে? যারা বলে এরকম, যদি কোন ব্যক্তি আল্লাহকে দেখতে চাও, তাহলে আমার পীরের কাছে মুরিদ হয়ে যাও, পীরের কাছে মুরিদ। একদিন যাবে না, দুদিন যাবে না, তিন দিন যাবে না, সচক্ষে সরাসরি আল্লাহকে দেখতে পাবে। কি সুন্দর আপনি বলেন, আদা ঠিকই আছে। আমরা বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন না, মুসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন না, তাহলে তোমাদের পীর বাবারা কিরকম করে আল্লাহকে দেখে নিল? আমরা বলতে পারি আসলে কিন্তু ওরা আল্লাহকে দেখে না, ওরা শয়তানকে দেখে। শয়তান শয়তানকে পৃথিবীতে দেখতে পাবে, কালকে আমাদের দিনও দেখবে এবং জাহান্নামে গিয়েও দেখবে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা পৃথিবীতে রব্বুল আলামিনকে দেখব না, আমরা কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনকে দেখব ইনশাআল্লাহ। জান্নাতে গিয়ে রব্বুল আলামিনের দিদার আমরা আমরা পাবো, তার দর্শন লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তাই আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, মুরাকাবা করে এখানে আল্লাহ মুরাকাবা বসে আর কয়েকদিন মুরাকাবা, আর কি করবেন মুরাকাবা, মুরাকাবা হচ্ছে ইবাদত যখন করবেন আল্লাহ আল্লাহকে এমন ভাবে সামনে রেখে যেমন আপনি আল্লাহকে দেখছেন এটা হচ্ছে ইসলাম, এরকম আপনি ইবাদত করবেন। এবারে এইটা যদি হয় মুরাকাবা কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের পরিমাণ মোতাবেক যে মুরাকাবা সে মুরাকাবা আপনি করবেন না। তারা বলে আমরা প্রথমে মুরাকাবা করি তারপরে মুশাহাদা, প্রথমে মুরাকাবা করতে হয় তারপরে কি হয় না মুশাহাদা। আর সেই মুশাহাদায় পড়েছিল মনসুর হাল্লাজ নাউযুবিল্লাহি মিন যালিক, সেই ভণ্ড বলতে বলতে বলতে বলতে শেষ পর্যায়ে এসে বলেছিল আমি হচ্ছি আল্লাহ। আমাদের আকীদা ঠিক করতে হবে, আমরা বলি আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে সৃষ্টি, তাই কোন সৃষ্টি কখনো আল্লাহ হতে পারে না, সৃষ্টি আল্লাহ হতে পারে। তাই মনসুর হাল্লাজ যে দাবি করেছিল আমি হচ্ছি আল্লাহ, এটা মিথ্যা না সত্য? মিথ্যা, ভালো করে বলুন, মিথ্যা না সত্য? আপনাদের আকীদা ঠিক আছে? তাহলে আমরা কখনো আল্লাহ হতে পারি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অনেক পূর্বে একটা হাতে একটা বিজ্ঞাপন ছাপিয়েছিলাম, হাতে লিখেছিলাম, যারা বলে সৃষ্টি আর স্রষ্টা এক, যদি আমরা তাদের কথা মানি তাহলে বলতে হবে আল্লাহ পাক কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতে বলেছেন কাফেররা যাবে জাহান্নামে আর মুসলমানরা যাবে কোথায়? জান্নাতে। এবারে যদি বলা হয় সৃষ্টি স্রষ্টা এক, তাহলে বলতে হবে আল্লাহ হচ্ছেন কয়েক প্রকার, আল্লাহ নিজেই দুই প্রকার, এক প্রকার জান্নাতি আর আরেক প্রকার জাহান্নামি। তাই আল্লাহ নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন, সময় বলি আমাদের এটা ঠিক আছে? এরকম লোক মৌজুদ যারা বলে সৃষ্টি স্রষ্টা এক, তাই তারা বলে যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখি, গাছের দিকে তাকাই সেদিকে আল্লাহকে দেখতে পাই, আকাশের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই, জমিনের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই, চন্দ্রের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই, সূর্যের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই, চন্দ্রের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই, গ্রহণক্ষত্রের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই, মানুষের দিকে তাকাই আল্লাহকে দেখতে পাই। সবাই বলি আলহামদুলিল্লাহ, তার কথা ঠিকই আছে, তার সেন্স মোতাবেক সে ঠিকই আছে। তাই ইবনুল আরবি মোহাম্মদ বিন জামিল জাইনুর একটি বই আছে, তার বই আমি পেয়েছি, ইবনুল আরবি নামক একটা ব্যক্তি ভণ্ড, সে তার ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে দেখল সামনে একটা কুকুর বসে আছে এরকম, সে তাকে কুকুরকে সামনে রেখে সাথে সাথে সেজদায় পড়ে গেছে আর বলছে আমি বলতে পারছি না তুমি রব না তুমি কুকুর না আর কেউ। এদেরকে বলা হয় অদ্বৈতবাদী। তাই আমাদের আকীদা ঠিক আছে ইনশাআল্লাহ, সবার আকীদা ঠিক, যারা আমার এই আলোচনা পরবর্তীতে শুনবেন আপনারা আকীদা ঠিক করবেন, খালিস লিওয়াজহিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস করুন, হক গ্রহণ করে মারা যান, তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনার রবকে আপনি উত্তর দিবেন আমার রব আল্লাহ, আপনার দিন কি? আপনি উত্তর দিবেন আমার দিন ইসলাম, আপনার নবীকে আপনি উত্তর দিবেন কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল তৃতীয় বাক্য। চতুর্থ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে যা আছে সব তারই, কেউ আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে না। আল্লাহ সূরাতুর রহমানে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, হে মানব হে জিন যদি তোমরা পারো তাহলে আমার রাজত্বের বাইরে চলে যাও। আল্লাহ বলছেন তোমরা কোথায় যাবে? যেখানেই যাবে সেখানেই হচ্ছে আমার রাজত্ব। তাহলে আমরা যাব কোথায়? রাকেট দিয়ে হয়তো আপনি বলতে পারেন পৃথিবী চার মিনিটে আমি প্রদক্ষিণ করতে পারবো, ঠিকই আছে, তাহলে আরেকটা পৃথিবীতে যাওয়া দেখা যাক, কেউ পৃথিবী পার হয়ে যেতে পারবে? আকাশ জমিনের মধ্যবর্তী স্থান পার হয়ে কোথাও যেতে পারবে? আল্লাহ বলেন তুমি যেখানেই যাবে সেখানেই হচ্ছে আমার রাজত্ব, যাবে কোথায়? তাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সাত আকাশ সাত জমিন, আমি আছি আল্লাহ, আপনি আছেন আল্লাহ, আপনি যা কামাই করছেন আল্লাহ, এবারে যেসব বিধিবিধান আল্লাহ পাক আপনার উপর জারি করবেন তা আপনাকে অবশ্য অবশ্যই পালন করতে হবে। যদি আপনি তা পালন না করেন তাহলে আপনি আপনি গুনাহগার, আপনি বিদ্রোহী হয়ে গেলেন। বলি নাউজুবিল্লাহ। পঞ্চম নম্বর বাক্য, মান যা আল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে। কাল কিয়ামতের দিন এরকম কোন ব্যক্তি নাই যে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানবের মধ্যে সর্বপ্রধান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন বিচার কার্য শুরু হওয়ার জন্য যিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে আবেদন করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতচ্ছত্ব তিনি নিজ পক্ষ থেকে প্রথমেই সুপারিশ করবেন না, প্রথমে তিনি রব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাবেন। এবারে তিনি রব্বুল আলামিনের গুণগান বর্ণনা করতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমাকে তখন আমার ভিতরে ইলহাম করে দিবেন, জ্ঞান দান করবেন, যার ফলে আমি এমন ভাবে তার গুণগান বর্ণনা করব যেরকম গুণগান আমার পূর্বে আর কোন সৃষ্টি করেনি। সুবহানাল্লাহ। এবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়াশফা তুশফা। হে মুহাম্মদ, তুমি তোমার মাথা তুলো, তুমি বলো, আমি তোমার কথা শুনব, তুমি সুপারিশ করো, আমি তোমার সুপারিশ কবুল করো। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাওয়ার পূর্বেই দোয়া করবেন না, আগে অনুমতি নেবেন, আল্লাহর গুণগান বর্ণনা করবেন, তারপর রব্বুল আলামিন তাকে সুপারিশ করার অনুমতি দেবে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তারপর পরেই বিচার কার্য শুরু হবে। এই গেল পঞ্চম নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, এই আয়াতের পঞ্চম নম্বর বাক্যের ষষ্ঠ নম্বর বাক্য, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফুহুম। তিনি তাদের অর্থাৎ এই সৃষ্টির সামনে যা আছে তা জানেন, পিছনে যা আছে তাও জানেন। তাহলে আল্লাহ সবকিছু জানে, পিছনে যত সৃষ্টি এসেছে সব সৃষ্টি সম্পর্কে কে জানে? আল্লাহ। ভবিষ্যতে যত সৃষ্টি আসবে সব সৃষ্টি সম্পর্কে আল্লাহ জানেন। বর্তমানে আমরা যারা আছি আল্লাহ আমাদের সম্পর্কে ওয়াকিফ হাল, মায়ের পিঠে যেসব বাচ্চারা বর্তমানে আছে তাদের সম্পর্কে আল্লাহ ওয়াকিফ হাল, আগামীকালকে কাদের জন্ম হবে আল্লাহ জানে, এখন যাদের জন্ম হচ্ছে তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় জ্ঞানী, আল্লাহ কি আমাদের মতো না? আল্লাহ আল্লাহর মতো, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো কিছু হতে পারে না, আল্লাহ সর্বশ্রেষ্ঠা, সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফুহুম, আল্লাহর বড়ত্ব বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহ আমাদের আগে যা ছিল তাও জানেন, বর্তমানে যা আছে তাও জানেন, ভবিষ্যতে যা হবে তাও জানেন। এরপরে বলছেন সাত নম্বর বাক্য, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞান হতে কেউ কিছু অংশই পরিবেষ্টন করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ তাকে জানাবেন। তাই আমরা যতটুকু জেনেছি কোরআন সুন্নায় পেয়েছি তা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, যেগুলো আল্লাহ পাক আমাদেরকে জানাননি তা আমরা জানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেসব বিধান বা যেসব জ্ঞান তাকে দান করেছেন তিনি ততটুকুই জেনেছেন, এর থেকে বেশি জানেননি। আকীদা ঠিক আছে কিনা? তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আলিমুল গায়ব বলেন? আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, আলিমুল গায়ব আল্লাহ, আলিমুল গায়ব নবীজি না। তারা বলে আলিমুল গায়ব নবীজি, আল্লাহ আল্লাহ বলে কিনা? জি, বেদাতি দুরুদ একটা দিকির, হ্যাঁ বেদাতি দুরুদ দিকি বেদাতি সবই বেদাতি। আল্লাহ বলেছেন ওয়াইদা রাআইতাল লাযীনা ইয়াকুদূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াকুদূ ফী হাদীসিন গায়রি। যদি তুমি কোন লোককে এরকম পাও যারা আমার নিদর্শন সম্পর্কে আলোচনা সমালোচনা করছে, আমার নাফরমানি করছে, বেদাত করছে, শিরক করছে, তখন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। এই আয়াতকে সামনে রেখে ওলামায়ে কেরাম বলেন, যদি কোন জায়গায় আল্লাহর নাফরমানি হয় সেখানে তোমরা যাবে না, দূর থাকবে। আচ্ছা তার তো সৃষ্টিকা ঠিক না, ব্যাখ্যা যদি এক জায়গায় মদ্যপায়ীরা মদ পান করছে আপনি সেখানে যাবেন না, তার থেকে দূরে থাকবেন? কোন সন্দেহ আছে? আচ্ছা এক জায়গায় কিছু সংখ্যক জুয়াকু যারা জুয়া খেলে, ওখানে বেশি জুয়া খেলছে, আপনি বলছেন আমি একটু দূর থেকে একটু দেখবো জুয়া খেলবো না, জায়েজ না না জায়েজ না জায়েজ, যদি এইটা বুঝি তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই জায়গায় শিরক হচ্ছে, উরুস করছে, মানুষেরা দরগা পূজা করছে, কবর পূজা করছে, বাতি পূজা করছে, বার্ষিক উরুস মানাচ্ছে, পীর পূজা করছে অথবা কবর পূজা করছে, কবরে বাতি জ্বালাচ্ছে, কবরে পুষ্পস্তবক অর্পণ করছে, আপনি বলছেন আমি ওগুলো করবো না, আমি শুধু দূর থেকে এমনি গিয়ে দেখব, জায়েজ হবে? যদি আপনারা বলেন মদ্যপান, যখন মদ্যপায়ী যখন মদ্যপান করে তখন তার সাথে বসা জায়েজ না হয়, তাহলে যখন মানুষ শিরক করবে তার শিরকের অনুষ্ঠান করার জন্য দেখা কি জায়েজ হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বর্তমানে আমাদের দেশে কি অবস্থা, ছোট হালকে একটা বিষয়কে নিয়ে তারা এটাকে মনে করে বড় জিনিস, আর বড় জিনিসকে ছেড়ে দিচ্ছে, শিরিক বেদাত সর্বত্র ছড়িয়ে পড়ছে, এর বিরুদ্ধে কোনো কথা নেই। আর হালকা বিষয়ে সুন্নত কি গায়ের সুন্নত কেউ বলে না, সুন্নত কেউ বলে হয়তো সুন্নত কেউ সুন্নত তা ওই বিষয় নিয়ে লড়াই, আখলাক ঠিক করা দরকার, ইলম জানা উচিত। ইলম ভিন্ন মানুষ কোন আমল করতে পারে না, ওলা ইউহিতুন বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু চান ততটুকু আপনি জ্ঞান অর্জন করতে পারেন, এর থেকে বেশি না। পৃথিবীর বৈজ্ঞানিকেরা যত জ্ঞান অর্জন করেছে সব রব্বুল আলামিনের তাওফিক মোতাবেক, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়েছেন আর ভবিষ্যতে জানাবেন ততটুকু জ্ঞান তারা অর্জন করতে পারবে, এর থেকে বেশি না। নতুন নতুন করে তারা কোন কোন বিজ্ঞানী বলছেন যে নতুন করে একটা গ্রহের আবিষ্কার আমরা করতে পেরেছি, পূর্বে কোন সৃষ্টি বৈজ্ঞানিক এই গ্রহের আবিষ্কার করতে পারেননি। আপনারা শুনেন না পত্রপত্রিকায়? আচ্ছা তাহলে কি আপনি বলেন বর্তমানে ইনি একটা গ্রহের আবিষ্কার করেছেন, আর কোন গ্রহ নাই না আরো আছে না? তুমি একটা পেয়েছ, তাহলে কত গ্রহ নক্ষত্র পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তুমি দেখতে পাচ্ছ না? কত কিছু আছে আকাশ আর জমিনের ভিতরে, এমনকি কত কিছু আছে এই জমিনে, কত কিছু আছে এই সমুদ্রে, তোমরা পাচ্ছ না? সব কিছু কার জ্ঞানে আছে? আল্লাহর জ্ঞানে। এবার আল্লাহ যদি তোমাকে জানান তাহলে তুমি জানবে, তাহলে সবকিছুর জ্ঞানের মালিককে আল্লাহ, বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু জানেন। আট নম্বর অংশ বা বাক্য এই আয়াতের, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি সাত আকাশ সাত জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুরসির ভিতরে সাত আকাশ সাত জমিন। আমরা এখানে যারা আছি এই পৃথিবীতে, আমরা সারা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পেরেছি। আপনার বিজ্ঞানী যারা বড় বড় ওরাই পারেন সারা পৃথিবী প্রদক্ষিণ করতে, যদি তারা বলছে কত কিছু আছে এই পৃথিবীতে। আমরা জানি কোরআনে করিমে আছে যুলকরনাইন ইয়াজুজ মাখজুজকে বাধা দেওয়ার জন্য যে প্রাচীর নির্মাণ করেছিলেন, ওই প্রাচীরটা কোথায় আছে এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক করতে পারেননি। এবারে আমি বলি আল্লাহর কালাম সত্য না মিথ্যা? আল্লাহর কালাম সত্য, এর মধ্যে সন্দেহ আছে? তাহলে যদি বৈজ্ঞানিকেরা ওই ইয়াজুজ মাজুজের প্রাচীর যে প্রাচীরটি তৈরি করেছেন দুলকরনাইন তা না জানে তাহলে পৃথিবীতে কি আছে সবকিছু কিরকম জানল? লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় জ্ঞানের তুমি অধিকারী, কিসের বড়াই করো আর কিসের অহংকার করো? কেউ বলতে পারছে না কোথায় আছে, আপনাদের জানা উচিত। একটা প্রাচীর আছে হাদিস সহিহ মুসলিম আহমদের, ইয়াজুজ মাজুজরা প্রত্যেক দিন ওই প্রাচীরটা ছেটে ছেটে তারা একদম শেষ প্রান্তে চলে আসে, কিন্তু লাস্টে যখন থেকে সময় হয়ে গেছে বলে হালাস কোন অসুবিধা নেই কালকে ওইটা শেষ করে দিল, এরকম করতেই আছে। কিন্তু আল্লাহর হুকুম হয় তারা ওইটা এক প্রান্তে নিয়ে আসে, কিন্তু যখন আবার ফিরে আসে দেখতে পায় একদম সম্পূর্ণ হয়ে গেছে। যখন আল্লাহর হুকুম হবে তখন ওই প্রাচীর ভেঙ্গে চুরমার করে তার অগ্রসর হবে, ওইটা ওই ঈসা আলাইহিস সালামের সাক্ষ্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রমাণ সহি না? এটা কি পৃথিবীর ভিতরে আছে না বাইরে আছে? তো কোথায় আছে? সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যা আছে তাই সব জানো? তাহলে কিসের দাবিদার তোমরা? সব জানি, সব যিনি জানেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি সাত আকাশ সাত জমিনকে পরিবেষ্টন করে আছে, পরিব্যাপ্ত করে আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহর কুরসি মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দুই পা মুবারক রাখার জায়গা। সুবহানাল্লাহ। তাকি দেন মুখতাসারুল উলু ইমাম বাইহাকীর কিতাব আল উলু এসেছে, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উহাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে মওকুফ হাদিসকে সহিহ সাব্যস্ত করেছেন, তাই আব্দুল্লাহ বিন আব্বাস এই কথা সঠিক। আব্দুল্লাহ বিন আব্বাস আমরা জানি মুফাসসিরিনদের মধ্যে অন্যতম মুফাসসির, সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম মুফাসসির কে হচ্ছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর কুরসি আছে। এমনি ভাবে আল্লাহর আরশ, আল্লাহ পাকের আরশ আছে। আল্লাহর আরশ সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন কয়েক গত কয়েক সপ্তাহ, আরো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাক কোথায় আছেন? আরশে মহল্লায়। কোরআনে কারীমের সাতটি জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন আমি আরশে আছি। এবারে আল্লাহ আরশে আছেন, আবু দারুল গিফারি থেকে বর্ণিত রিওয়ায়াত, এখানে আমার স্বামী ইবনে কাদির ইমাম ইবনে কাদির তার তাফসীর উল্লেখ করেছেন, বলেন আবু বকর বিন মরদুমিয়া থেকে তার সনদে আবু দারুল গিফারি থেকে রিওয়ায়াত বর্ণিত। শেখ নাসিরুদ্দিন আলবানি সিলসিলাতুল আহাদিস সহিহা বিভিন্ন শাহিদ এর সপক্ষে আরো কয়েকটি সনদ দ্বারা এক্ষেত্রে হাদিস উল্লেখ হয়েছে, সবার হাদিস সনদ সহকারে তিনি বলছেন হাদিসটি হাসান পর্যায়ে বা সহি পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাত আকাশ সাত জমিন আল্লাহর কুরসির সামনে এরকম যেমন বিশাল একটা প্ল্যাটফর্ম অথবা মাঠের সামনে একটা আংটির বৃত্ত, যদি বিশাল একটা মাঠ হয় সেই মাঠে যদি আপনি একটা আংটি রাখেন তাহলে এই আংটির জায়গা কতটুকু হচ্ছে এই বিশাল মাঠের সামনে? তাহলে ওইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কুরসির সামনে সাত একা সাত জমি এরকম, তাহলে আল্লাহর কুরসি কত বড়? পরে বলছেন আল্লাহর আরশের সামনে আল্লাহর কুরসি ওই রকম যেভাবে আল্লাহর কুরসির সামনে সাত একার সাত জমি, তাহলে আল্লাহর আরশ কত বড়? এই অবস্থায় এবারে আল্লাহ কত বড়? তাই সবাই বলি আল্লাহ আকবার। আল্লাহ কত বড়? আল্লাহ আকবার। তাহলে নামাজে যখন আজান দেওয়া হয় আল্লাহু আকবার, তখন আপনি বাড়িতে বসে যাবেন কিরকম? তাহলে বোঝা গেল আল্লাহর বড় তো আপনি বুঝতে পারছেন না, আজকে কিছুটা বুঝতে পারলেন তো আল্লাহ সবার বড় কিনা? তাহলে নামাজের সময় আর বলবেন না আল্লাহু আকবার, না আল্লাহু আকবার বলবেন না, তখন বলবেন আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, আমিও বলছি আল্লাহু আকবার, আর মসজিদে চলে আসবেন। তাহলে বোঝা গেল আপনি সত্য সত্যি আল্লাহর বড়ত্ব মানছেন। ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে যে বাক্য ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সাত আকাশ সাত জমিনের হেফাজতের হেফাজত করতে গিয়ে আল্লাহ ক্লান্তি বোধ করেন না। সুবহানাল্লাহ, সাত আকাশ সাত জমিনের হেফাজত করতে গিয়ে আল্লাহ ক্লান্তি বোধ করেন না, আল্লাহ ক্লান্ত হয় না। আপনি যদি আট ঘন্টার পরিবর্তে দশ ঘন্টা ডিউটি করেন আপনার কি অবস্থা হয়? আর আপনার পরিধিগত কত বড়! তাহলে আল্লাহ কওয়ী, আল্লাহ আল কাদির, আল্লাহুল কওয়ী, আল্লাহ সর্বশক্তিমান সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে কোন সৃষ্টির তুলনা হয় না, তাই আল্লাহ আল্লাহ সুবহান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আকাশে জমিনে যা আছে, কত সৃষ্টি রয়েছে আকাশে জমিনে, আপনি উপরে যান যদি যেতে পারেন, কিন্তু যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশে এক বিঘত পরিমাণ জায়গা খালি নেই যেখানে ফেরেশতা নাই। সুবহানাল্লাহ, হয়তো কোন কোন ফেরেশতা দাঁড়িয়ে আছেন আল্লাহর ইবাদত করছেন, কেউ কেউ হয়তো সেজদায় আছেন আল্লাহর ইবাদত করছেন, কেউ কেউ রুকু অবস্থায় আছেন আল্লাহর ইবাদত করছেন। তাহলে যে আল্লাহ ওদের হেফাজত করছে, ওই আল্লাহ তো আমাদের হেফাজত করছে, কি বিশ্বাস নেই আপনাদের? তাহলে আমি বলি ওই আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, আমাদের হেফাজত করছে, তাহলে আমার ভবিষ্যৎ জিন্দেগী সম্পর্কে আমাকে এত চিন্তার প্রয়োজন নেই, যেহেতু আমার রিজিকের মালিক আল্লাহ, আমার স্ত্রীর রিজিকের মালিক আল্লাহ, আমার মা বাবার রিজিকের মালিক আল্লাহ, আমার পরবর্তী যেসব সন্তান আসবে তাদের রিজিক মালিক আল্লাহ। তাই আপনি এত কেন বোঝা যাচ্ছে যেমন ওদের রিজিক আর কেউ দেবার মতো নেই, তাহলে আপনাকে বলতে হবে আপনার রিজিকের মালিক আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। তাই আমরা বলি যদি তুমি বিশ্বাস করো আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, তাহলে পরবর্তীতে তোমার যেসব সন্তানেরা আসবে ওদেরকেও রিজিককে দিবে আল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, আমরা তোমা আমি তোমাদেরকে রিজিক দেই ওদেরকেও রিজিক দেব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, আল্লাহই হচ্ছেন রিজিক দাতা মহা রিজিক দাতা, তাই রিজিককে তোমরা ভয় করো কেন, রিজিকের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। তাই এই আয়াতের প্রথম হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন একমাত্র ইবাদতের উপযোগী, এছাড়া পৃথিবীতে যা আছে যেসব সৃষ্টির ইবাদত করা হচ্ছে সব হচ্ছে মিথ্যে মাহবুদ, মিথ্যে উপাস্য, মিথ্যে পূজনীয় ব্যক্তিত্ব বা সৃষ্টি। আল্লাহ আমাদেরকে এসব শিল্প থেকে হেফাজত করুন। শেষ বাক্য ওয়াহু আল আলিয়্যুল আযীম, আল আলী আল্লাহ সবার উপরে, আল্লাহ সমুচ্চ, আল্লাহ সমুন্নত, আল আযীম আল্লাহ আজমতওয়ালা, আল্লাহ মর্যাদাশীল, আল্লাহ মহিয়ান, আল্লাহ মহত্বের অধিকারী। তাই আল আলী বলতে আল্লাহ বুঝাচ্ছেন আমি সবার উপরে, কথা বুঝছেন তো? আল আলী মানে কি? আল্লাহ সবার উপরে, আল্লাহ তার সত্তাগত দিক দিয়েও আল্লাহ সবার উপরে, তার গুণগত দিক দিয়েও আল্লাহ সবার উপরে, আর আল আযীম আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাশীল। সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ এরকম যদি আমরা আল্লাহর ইবাদত করি এর দ্বারা আল্লাহ কিছু বাড়বে, আল্লাহ কিছু বাড়বে না, আর যদি আমরা আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ কিছু কমবেও না। সুবহানাল্লাহ, হাদিসে কুদসিতে এসেছে রব্বুল আলামিন নিজে বলেছেন হে বনি আদম, তোমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা সবাই যদি এক মাঠে জড়ো হয়ে যাও, এমনিভাবে জিন শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আসবে সবাই যদি এক প্ল্যাটফর্মে জড়ো হয়ে যাও আর আমি আর তোমরা আমার কাছে তোমাদের নিজ নিজ যাচনা পেশ করো, প্রার্থনা পেশ করো, আর আমি তোমাদের প্রত্যেককে তার প্রার্থিত বস্তু দিয়ে দেই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি যেমন বললাম আল্লাহ তুমি আমাকে 100 কেজি স্বর্ণ দান করো, হ্যাঁ, আর আপনি বললেন আল্লাহ আমাকে 100 কেজি মানিক মুক্তা দান করো, হ্যাঁ, পদ্মরাগ মণি দান করো, আর একটা মণিটা আমি জানি না, হ্যাঁ, সব আল্লাহ দিয়ে দিলেন। আমরা এখানে যারা আছি সবাইকে যদি উপস্থিত হয়ে 10 কেজি স্বর্ণ এই রাষ্ট্রের বাদশাহ দিয়ে দেন, তাহলে আমরা কত বড় ধনী হব। প্রত্যেকে কয় কেজি স্বর্ণ? 10 কেজি। আমরা বলবো আলহামদুলিল্লাহ, সৌদি আরব থাকার প্রয়োজন নেই, কি বলেন? থাকবে না এখানে আর কত কষ্ট, মাশাআল্লাহ বরাকাত। আল্লাহ বলেছেন যদি তোমরা সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাও আর সবাই যা চাও তা আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর শুধু মানুষ না, সমস্ত জিন, তাহলে আমার ধনভাণ্ডার থেকে বিন্দুমাত্র কমবে না। একটা উদাহরণ, ইন ইল্লা কামা ইয়ানকুসুল লিহিয়াতু ইযা উদখিলাল বাহর, যদি সুই আমি সমুদ্রে রাখি আর সমুদ্র থেকে তুলি তাহলে সমুদ্রের পানি কতটুকু কমলো, ওই রকম আল্লাহ ধনভাণ্ডার থেকে কমবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। তাহলে আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। ইবাদত করবো কার? আল্লাহ। তাহাজ্জুদের সালাত পড়ি আল্লাহর কাছে চাই, সেজদায় আল্লাহর কাছে চাই, আর তাহিয়া দুরুদ শরীফ দোয়া পড়ার পরে নিজ পক্ষ থেকে আল্লাহর কাছে চাই, 2 আজানের মাঝে আল্লাহর কাছে চাই, বুজু করার পরে আল্লাহর কাছে চাই, অর্থাৎ মকবুল আজানের জবাব শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করার পর ওসিরার যে দোয়া আছে সেই দোয়া পড়ে পাঠ করে তারপরে আমরা আল্লাহর কাছে চাই, শুধু চাইব আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ আমাদেরকে দিবে। আর যদি এই দুনিয়াতে না পাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখিরাতে গচ্ছিত রাখবেন, তখন আমরা যখন জান্নাতে যাব তখন আমরা দেখতে পাবো আল্লাহ পাক আমাদের জন্য কত কিছু রেডি করে রেখেছেন। আল্লাহ তুমি আমাদেরকে হক জেনে হক মানার তৌফিক দান। আল্লাহ আজকে যা আলোচনা করলাম সে আলোচনা অনুযায়ী আমাদের আকীদা বিশ্বাস ঠিক করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত করো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করো, জীবন গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, কাফির কুফারের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো, তোমার দীন ইসলামের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস বেশি অন্তর্ভুক্ত করো। রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين